الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن خير وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানুষের মধ্যে দুইটা কল্ব সৃষ্টি করেননি, এটা ঠিক, কিন্তু মানুষের কল্বকে তিন ভাগে ভাগ করে দিয়েছেন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মানুষকে সবসময় অন্যায় কাজে উস্কে দেয়, নফসে লাওয়ামা সবসময় মানুষকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করে, নফসে মুতমাইন্না মানুষকে সবসময় নেকির উপরে সৎকাজের উপরে দৃঢ় থাকার ব্যাপারে প্রশান্ত রাখে। এই তিনটি নফসের অবস্থিতি প্রত্যেক মানুষের মধ্যে আছে, কম এবং বেশি। যার মধ্যে নফসে আম্মারা বিজয়ী, সে সবসময় অন্যায় কাজে তৃপ্তি পায়। যার মধ্যে নফসে লাওয়ামা বিজয়ী, সে সবসময় ভালো কাজে উৎসাহিত বোধ করে। আর যার মধ্যে নফসে মুতমাইন্না বিজয়ী, সে কিন্তু নফসে আম্মারা ধারে কাছে সাধারণত যায় না, কবিরে গুনাহ তার দ্বারা খুব একটা হয়ও না, সবসময় সে ভালো মানুষ সর্বক্ষেত্রে সর্বাবস্থায়। তারপরে নফসে মুতমাইন্না বিজয়ী থাকে। এই তিনটি নফসের সংঘাতের কারণেই মানুষ দুনিয়াতে কেউ ভালো কাজ করছেন, কেউ অন্যায় কাজ করছেন, এইভাবে। কিন্তু নফসে আম্মারাকে বিরত রাখা সম্ভব। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক বাকি দুটো নফসকে দিয়ে দিয়েছেন, ওই কারণে যেটাকে হাদিসের ভাষায় ওয়াইজুল্লাহ, আল্লাহ পক্ষ থেকে এরা ওয়াজ করনেওয়ালা, এরা ওয়াইজ পি কলবে কুল্লে মোমিন, প্রত্যেক মোমিনের কলবে এটা আছে। এই নফসে আম্মারাকে উস্কে দিয়ে সমাজে যত বিভ্রান্তি ঘটে, সমাজ নেতা, রাষ্ট্রনেতা, ধর্মনেতা, মূলত এই তিন নেতার মাধ্যমে সমাজ গড়ে এবং সমাজ ধ্বংস হয়। আমার না আর নহলেকে আকারিয়াতেন আমার না মতরাফি হ্যাঁ, ওই যে আরাধনা আর নহলেকে আকারিয়াতেন আমার না মতরাফি হ্যাঁ। আল্লাহ বলছেন আমরা যখন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সে নেতাদেরকে হুকুম দেয় ফাফা সাকলু ফিহা, তখন তারা সেখানে ফিস্ক ফুজুরি শুরু করে দেয়। অতঃপর তাদের উপরে আমার নির্দেশ সাবেত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, তখন তাদেরকে একেবারে চিরতরে আমরা ধ্বংস করে দিয়ে থাকি। এজন্য হাদিসে আইমাতুল মুদাল্লিন থেকে, পথভ্রষ্ট নেতা থেকে আল্লাহর পানা চাইতে বলা হয়েছে। নেতা মোট মূলত তিনটা, রাষ্ট্রনেতা, ধর্মনেতা, সমাজ নেতা। এই তিন নেতৃত্ব যখন নষ্ট হয়ে যায় তখন সমাজে কোনো কিছু ভালো থাকে না, আর সে কারণে জনগণকে সবসময় নেকির কাজে উৎসাহিত করার দায়িত্ব মুসলমানদেরকে দেওয়া হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাসা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব হচ্ছে সবসময় সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। অতমিনুনা বিল্লাহ, এবং তোমার আল্লাহ পর বিশ্বাস রাখবে। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই দায়িত্বটা নিয়েই মুসলমানরা দুনিয়াতে এসেছে। আর মুসলমান সমাজেই আজকে এই মূল বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলেছে। আর এই মূল বৈশিষ্ট্য হারানোর কারণেই আমাদের এলম কালাম কোনো কাজে লাগছে না। এই বৈশিষ্ট্য থেকে আমরা নিজেরাই আজকে আমরা বলতে পারি আমরা ভিকটিম। এখন আমরা এগুলো করে যাচ্ছি, আমরা যারা নেতৃত্বে আছি আমরা মানুষকে নেকির কাজের চাইতে অন্যায় কাজে বেশি উস্কে দিচ্ছি, সুযোগ করে দিচ্ছি। এই অবস্থা যখন ঘটেছে বিগত যুগে, তখন আল্লাহর পক্ষ থেকে নবী এসেছে, নবীরা এসে এদেরকে মোকাবেলা করেছেন বেশি। যখন আমাদের রসুল এলেন মক্কাতে, তখন তার নিজের গোত্রের লোকেরাই, গোত্রের নেতারাই তার বিরোধিতা করলেন। বড় একজন বিখ্যাত নেতা, তার এত জমি জমাত, বলা যায় মক্কাতে তায়েফ পর্যন্ত সব জমি নাকি তার, মুদাস্সিরের মধ্যে তার আলোচনা এসছে, নাজর বিন হারেস, কেউ বলেন ওলিদ বিন মগিরা, যাই হোক না কেন, এ দেখলো যে মোহাম্মদ যে উপদেশ দিচ্ছে মানুষের কাছে, তাই মানুষ তো সব ও দলভুক্ত হয়ে যাচ্ছে, আর ভালো কথা প্রত্যেক মানুষই শুনতে চায়, তো আমার সঙ্গে তো লোক থাকবে না। তখন তিনি চলে গেলেন ইরাকের হীরা নগরীতে। ইরাকের হীরা নগরী তৎকালীন সময়ে অত্যন্ত নামকরা এবং সমৃদ্ধ শহর ছিল। সেখানে গিয়ে তিনি নর্তকী খরিদ করে নিয়ে আসলেন, সুন্দরী, স্বাস্থ্যবতী, গান বাজনায় পারদর্শী কিছু নর্তকী উনি খরিদ করে এনে মক্কায় গানের আসর বসালেন। সবাইকে গান শুনিয়ে নাচ গানে মাতিয়ে দিয়ে তিনি বললেন, বলো মুহাম্মদ তোমাদেরকে, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তোমাদেরকে জান্নাতের হুরের কথা শোনায়, এটা কি তার চেয়ে ভালো না? লোকের বলে ভালো, লোকের তারা যাই বলেন তাতে ওরা হায় করে, ভাষণে আসলে হাত উঁচু করে, মুজিব আসলে হাত উঁচু করে, ও খালাদা আসলেও হাত উঁচু করে, হাসিনে আসলেও হাত উঁচু করে, জনগণের কোনো হুঁশ আছে নাকি? দিল, হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো তো, হে মরব কবে জান্নাত থেকে হুর পাবো, তার আগে তো দুনিয়াতেই ভালো ভালো হুর পাচ্ছি, খাম কখন যে কি দরকার, হ্যাঁ তোমরা সবসময় আমার সঙ্গে থাকবা, আরো টাকা চাও, এই নাও টাকা চাও, পয়সা চাও, হুর চাও, যাই চাও সবে আমি দেবো, যেন মোহাম্মদের দলে তোমরা যাই না। তাহলে এই যে নিকৃষ্ট চরিত্রের নেতাদের কাজই হলো এইগুলো করা। এখন ওই হুর তখন হীরা থেকে কিনতে হয় না, ঘরে বসে টেলিভিশন সেট বা ল্যাপটপ বা ইন্টারনেট অন করলেই ওই হুরের সেই বড় বড় হুর আপনার ঘরে বসে দেখতে পাচ্ছেন। যারা দেখেন তারা স্বীকার করবেন না, এগুলো অস্বীকার করা যাবে? ঘরে টিভি থাকা মানেই ঢকেন ওই মক্কা সে নজর বিন হারেস বসে থাকা, এখন মক্কা যাওয়া লাগবে না, ঘরেই মক্কা তৈরি হয়ে গেছে, যার ঘরে টিভি তার ঘরে শয়তান। আপনি হয়তো মেলা যুক্তি দেবেন, যুক্তি তো সমস্যা নেই, ইবলিস মেলা যুক্তি দিয়েছে আল্লাহর সামনে, আপনার যুক্তি কি? হ্যাঁ টিভিতে ইসলামী অনুষ্ঠান হয়, আব্দুর রাজ্জাক ইউসুফের বক্তৃতা শুনি, আপনি নিষেধ করছেন, ওরে বাবার মুফতি আজম। হ্যাঁ এর জবাব হচ্ছে আল্লাহর ভাষায় নেন, ইসমুহুমা আকবর মিন নাফইহিমা, মদ জুয়ায় যে উপকারিতা আছে তার চাইতে এর পাপ বেশি। আল্লাহ স্বীকার করছে, হ্যাঁ মদ জয়ের কিছু উপকারিতা আছে, তো টিভিতে নিঃসন্দেহে কিছু উপকারিতা আছে, কিন্তু চাষে যে পাপ যে বেশি তার উপায়টা কি? আপনি ক্রিকেট খেলা দেখছেন তো সারাদিন বসেই আছেন, যেহেতু টাকা পয়সার সমস্যা নেই, ব্যাংকে 1 কোটি টাকা থুই দিলে মাসে 1 লাখ টাকা পাওয়া যায়, আরামসে খাবেন দাবেন আর ফুর্তি করবেন, আপনার কাজটা কি আর টিভি দেখার কাজ? কি দেখবেন? সারাদিন ধরে খেলা দেখেন, এই হারলো এই জিতার বাবু, খেলা তো খেলাই, হারবে জিতবে, এই হারলো কেন মার টিভি বেঙ্গল দিচ্ছ না কেবার টিভিতে ঢিল মারে, ও টিভির কি দোষ বাবা? এই হলো পাগলা বাঙালি, চলছে এগুলো সব। সেদিনের নজর বিন হারাস ওলিউদ্দিন মুগিরা কোটিপতিরা যে কাজ করেছিল, আজকে বাংলাদেশের ধনিক শ্রেণী শুধু ক্রিকেট না অসংখ্য বাজে জিনিস আমদানি করে দেশটাকে শেষ করে দিচ্ছে, আর এগুলো লোভনীয় খোরাক হচ্ছে আমাদের তরুণ যুবক সমাজ, তরুণ তরুণীরা এখন সব এর পিছনে মাতা মানে কি বলে মত্ত হয়ে গেছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। মোর্শেদ কবি রবীন্দ্র ঠাকুর আপনাদের কবি সুন্দর কবিতা শুনিয়ে গেছেন, বাকি আখেরাতে কি হবে সব শূন্য থাক, নগদ যা পাও হাত পেতে নাও। এই কবিতায় তো আমরা বিশ্বাসী না, মুসলমান বলে নগদ যা পাও সব চলে যাক, আখেরাতের খাতা পূর্ণ হোক। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, আমরা আখেরাতের জন্য কাজ করি, দুনিয়া নিয়ে আমরা চিন্তা করি না, দুনিয়া আজকে আছে কালকে নাই, 1 ঘন্টা পরে দুনিয়া থাকবো কিনা ঠিক নাই, আমাকে আখেরাতে চিরদিন থাকতে হবে, আমার আখেরাতের আমলনামা ভর্তি করাটাই হবে আমার জন্য সবচেয়ে বড় দায়িত্ব। আখেরাতে ভুলিয়ে দিয়ে দুনিয়া মুখী করাটাই হচ্ছে এই গান বাজনা মন্দ কবিতার মূল কারণ। এই জন্য এই বিরুদ্ধে আল্লাহ পাক সূরা লোকমানে এই আয়াত দুটো নাজিল করলেন, 5 এবং 6। ওয়ামিনান নাস মান ইশতারি লাহা ওয়াল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ইত্তাখাযাহা হুজুয়া। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বাজে কথা খরিদ করে, লাহওয়াল হাদিস মানে বাজে কথা, এমন ভাষা কোরআনে ব্যবহার করা হয়েছে, আপনি নিয়ে আনছেন বহু টাকা ব্যয় করে একটা টিভি বা ইন্টারনেট বা ল্যাপটপ কিনেছেন, আল্লাহ বলছে এটা বাজে কথা, মানে আপনার অন্তরটা বাজে মুখো যাবে। এখন ফেসবুকে ইন্টারনেটে এমন কিছু নাই যা মানুষের পক্ষে সম্ভব না, এটা পশু বোধাতা দেখলে লজ্জা পায়, আমাদের যুবক ছেলেরা যা করছে আজকাল, যারা এগুলো বোঝেন না দেখেন নাই তারা আল্লাহ তাদেরকে অনেক থেকে হেফাজত করেছে, যারা এগুলো দেখেন বা বোঝেন তারা প্রতি মুহূর্তে শয়তানের সঙ্গে মোকাবেলা করছেন। আপনি খেলা দেখছেন, খেলা দেখেন, তার মধ্যে মেয়ে নাচানাচি কেন? এরা না হলে নাকি খেলা জোশ হয় না? আপনি অসাম্প্রদায়িক লোক হন, আপনার কিছুই হবে না, আপনি যদি একটু মনে খারাপ হয় আপনি সাম্প্রদায়িক, আপনি মৌলবাদী, নারী একটা মানুষ পুরুষ একটা মানুষ তাদের তাকাবেন কেন? মাশাআল্লাহ কি চমৎকার যুক্তি। তেঁতুল এখানে আছে, আপনি এখানে বসে আছেন, জিবি পানি আসবে কেন? পানি আসলে আপনি মৌলবাদী, আপনি জঙ্গি, আমি কি মরা নাকি? আসতেই হবে, অপকর্ম করার সুযোগ আপনি করে দেবেন, আপনি আমাকে বলবেন যে আপনি খারাপ মানুষ, যেহেতু আপনি কেন অপকর্ম করার জন্য আগ্রহী হচ্ছেন, এটা হবে না। রসগোল্লা ফেলে রাখবেন, মাসিকে বলে এই মাসি খবরদার ওখানে বসো না, এরকম বোকার বোকামি কথা তো আল্লাহ বলে না। এই জন্য আল্লাহ এক কথা বলে যে লাহওয়াল হাদিস, যারা টাকা পয়সা খরিদ করে টাকা দিয়ে এই সমস্ত বাজে কথা খরিদ করে নিয়ে আসে, লিউদিল্লা আন সাবিলিল্লাহে, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, বেকার এলবেন অজ্ঞতা বসে, তাদের জন্য মর্মান্তিক আজাব অপেক্ষা করছে, সাবধান হয়ে যাও। যখন তাদের সামনে কোরআনের কথা বলা হয় তখন অহংকারে মাথা ঘুরিয়ে মুখ ফিরিয়ে পিঠ ফিরিয়ে চলে যায়, যেন সে শুনতেই পায়নি, কানলাম ইসমা আহা কান নাফি উজনাহি বকরা, ওর কানে যেন বধির হয়ে গেছে। ফবশ্বর হবে আযাবিন আলীম, হে মোহাম্মদ তুমি ওকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও, আমরা কখনোই এই শাস্তি গ্রহণ করতে রাজি নই, আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে বাঁচাও। সাবধান, যারা পরিবার প্রধান সন্তানদের বাঁচানোর চেষ্টা করুন, তরুণ সমাজ হলো এই সমস্ত দুষ্ট কোটিপতি এবং নেতাদের লোভনীয় শিকার। এরা মিছিল করতে গেলেও ছেলেদের ডাকে, কোনো বুড়াকে ডাকে? এরা পেট্রোল বোমা মারতে গেলেও ছেলেদেরকে ডাকে, কোনো বুড়াকে ডাকে না? এরা রাস্তা অবরোধ করার সময় বাচ্চাদেরকেই ডাকে, বুড়োদের ডাকে না? ছোট ছোট সেলিব্রিটিদের হাতে তারা এখন বোমা তুলে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার শুরু হয়েছে এখন। এই জন্য এই তরুণ সমাজকে বাঁচানোর জন্য বহু আগেই কোরআনে এই আয়াতগুলো এসে গেছে আমাদের সামনে। যে গান আপনারা শোনেন, অধিকাংশ গান বাজনা আপনাকে ভুলিয়ে দেয় আখেরাতের কথা। সেজন্য একুশে ফেব্রুয়ারি বইয়ের মেলা হচ্ছে ঢাকাতে, যে দেখেন তো প্রায় পত্রিকা আসে। সবচেয়ে কার বই বেশি বিক্রি হচ্ছে? যে লোকটা মারা গেল গত বছর না দু বছর আগে মারা গেল না, ওরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তার বই বেশি বিক্রি হয়। তার মধ্যে কি আছে? বকর শরীফ বিক্রি হয় না, কোরআন শরীফ বিক্রি হয় না, মানে কোরআন হাদিস চাইতে ওর মূল্য বেশি। তার মানেটা কি? তরুণ সমাজ ওগুলো পড়ে তাদের ভিতরের কুপ্রবণতা উস্কে যায়, খুশি হয় তারা, আনন্দিত হয়। যাদের লেখনী মানুষকে কুপ্রবণতা উস্কে দেয়, তারা কি ভালো লেখক হবে না মন্দ লেখক হবে? মন্দ প্রবণতা যারা উস্কে দিচ্ছে, তারা কশ্চিনকালে ভালো কাজে উস্কে দিচ্ছেন না। এ বিষয়ে বহু পূর্বে আল্লাহ রসুল যে হাদিস আমাদের শুনিয়ে গেছেন, হাদিসটা শোনেন, কাজে লাগবে। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাক বিজেতা সেনাপতি, বিখ্যাত সাহাবি, قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يخرج قوم يأكلون بألسنتهم كما تأكل البقرة بألسنتها رواه احمد بإسناد حسن অতদিন কিয়ামত হবে না যতদিন কিছু লোক তাদের জবান দিয়ে দুনিয়া গিলে খাবে না, যেমন এই গরু মাটিতে মুখ দিয়ে ঘাস দিবেই খায়। ব্যাখ্যাটা কি? ওরা এমন এমন কবিতা বলবে যা দিয়ে খালি দুনিয়া উপার্জন হবে, আখেরাতে কিছুই পাবে না। এমন এমন লেখনী তাদের আসবে যেগুলো সিরাপ, গরু যেমন ঘাস খায় ওরা এমন দুনিয়া খাবে, কিন্তু আখেরাত কিছুই পাবে না। এই লোকগুলো দুনিয়া না আসা পর্যন্ত কেমত হবে না। এই লোকগুলো আসেনি বাংলাদেশে মনে করেন নাকি? শত শত এসে গেছে। সাহিত্য মানেই কুসাহিত্য, কোন ভালো সাহিত্য ওখানে যায় না। ওয়ান কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن جهاد بسيفه وبلسانه والذي نفسي بيده لكانما ترمونهم به نضحا نبل رواه في شرح السنن باسناد صحيح। মানুষ আল্লাহর পথে জিহাদ করে তরবারি দ্বারা এবং জবান দ্বারা। অতএব হে উম্মতে মুহাম্মাদী, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, তোমরা এই মন্দ সাহিত্যের বিরুদ্ধে তোমাদের জবান দিয়ে জিহাদে নেমে পড়ো। তোমাদের এক একটি সাহিত্য এবং কবিতা নাজহিন নাবল সুতীক্ষ্ণ তীর নিক্ষেপের মতো হবে, বাতিল দুনিয়া থেকে ধরাশায়ী হয়ে যাবে। অতএব তোমরা এগুলোর বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করো। এই নির্দেশ যারা সুসাহিত্যিক তাদের জন্য। ইসলাম সাহিত্য এবং কবিতাকে নিষিদ্ধ করেনি, কিন্তু হতে হবে সেটা সৎ সাহিত্য, যা দিয়ে বাতিলকে দূর করা যায়। সাহিত্যের মাধ্যমেই বাতিল খুব দ্রুত উৎখাত হয়, কারণ মানুষের আকিদা পরিবর্তন হলে তার আমল পরিবর্তন হয়ে যায়, আর আকিদা পরিবর্তন হয় সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে। অতএব যারা শিক্ষিত মানুষ এখানে আছেন, তাদেরকে বলে দিচ্ছি, দয়া করে এমন কথা বলুন, এমন কথা লিখুন যার লেখনের মাধ্যমে, যে বক্তব্যের মাধ্যমে আপনার সন্তানের অন্তরে আখেরাতের ভালোবাসা সৃষ্টি হয়, সেজন্য দুনিয়ার পিছনে ছুটে শয়তানের উপাসী না হয়। প্রত্যেক বাপের দায়িত্ব হবে তার বাড়িতে সৎ সাহিত্য রাখা এবং মন্দ সাহিত্য থেকে বাড়িটাকে পবিত্র করা। দেখুন আপনার ছেলের বালিশের তলায় কোন বইটা আছে, দেখুন তার মোবাইলের মধ্যে কোন সিমটা আছে, যাচাই করুন। নইলে কেয়ামত মাঠে আল্লাহকে ধরা পড়বে। প্রত্যেকটা ছেলের হাতে 9,000 টা 10,000 টা দাম বড় সব মোবাইল ফোন, অত টাকা দামান মোবাইল মানে ওর মধ্যে ওই সমস্ত বদমাশি কাজ বেশি করা যায়, আর কম দামের মধ্যে অত বদমাশি করা যায় না। আমি একটা টিয়ার পেলাম কবে, ওরা কারাগারে ডেলি বিকেলে হাঁটি। একদিন সে একটা মুরব্বী টাইপের, মানে সব পুলিশই পেরে আমার ভক্ত ছিল, বহু আহালেজ হয়েছে ওর মধ্যে। একজন মুরব্বী পুলিশ একটা ইয়ং পুলিশ একসাথে ওরা ডিউটি পড়েছে, 3 ঘন্টা করে থাকে ওরা। তো ইয়ং পুলিশটা আমাকে বলতেছে, ভিআইপি আমি একা, আর তো কেউ নাই, বাইরে বাইরে হাঁটি, স্যার ডক্টর গালিব সাহেব কে আসছে, তিনি নাকি বৌড়া জেলে আসেন, আপনি কি তাকে চিনেন, আমাকে বলতেছে। আর তুমি কি তাকে চিনো? তো হ্যাঁ, তমলিগ ইস্তিমা তাকে ভাষণ শুনছি, খুবই ভালো ভাষণ দেন উনি, আমি তো তাকে প্রতি বছরই দেখতাম, ভালো করে তাকিয়ে দেখো তো। তখন তাই হুমড়ি কি পারবে, স্যার আমি আগে বুঝতে পারি, স্যার স্যার ক্ষমা করবেন স্যার, এই বেটা তুই সালাত আদায় করো, সতন খাই খেতে পারে, কোন ক্লাসে পড়ো, স্যার বিএ পরীক্ষা দেবো, বিএ পরীক্ষা দিচ্ছ তুমি সালাত আদায় করো না, বাড়ি কোথায়, রাজশাহীর নাম করলো, বললে তো আপনাদের নারাজ হবেন, গ্রামও বলতে পারি আমি এখন, তুই বলবো না, ওই গ্রামটাও আমি চিনি। পরের দিন একটা ছেলে আসছে, সে কামেল পাস, অনার্স ভর্তি হয়েছে, স্যার আমাকে পড়তে দেয় না, বলে তুমি এসে ডিউটি করতে তুমি পড়তে আছো নাকি, লাকিলি জেলার সাহেব উনিও বিকেলে ঘুরতে পেরেছে, জেলা সাহেবটা জেলা সাহেব একটা ছেলে এখানে চাকরি করে, তাই বলে শিখে লেখাপড়া করতে পারবে না, হ্যাঁ পারবে, পড়বে কেন, আর এই ছেলে পরীক্ষার সামনে, ওর পরীক্ষা দিয়ে অনুমতি দেন, একটু বইটা এই 3 ঘন্টা ঘুরে বেড়াচ্ছে, কি করবে, কেন বই নিয়ে পড়বে আর ঘুরবে, তো স্যার এটা তো বেআইনি, রাখেন তো আপনার বেআইনি, ওকে পড়তে দেবেন, আমি ওর পড়াবো, এখান থেকে হাঁটবে, ওর তো কোনো কাজ নেই, খালি আমার আমার কি যাবে, আমি কি জেলখানাতে পালিয়ে যাবো নাকি, বিশাল ওই পাশিল পাত দিয়ে, ওর কাজ কি, বলছি পড়াশোনা করুক, শেষ কালে অনুমতি পেল, সেলটা যাওয়ার পরে অনার্স পাস করছি, বলতে পারবো না, লেখাপড়া অনুমতি পাইছিল একটু জানিয়ে, ও বাবা আসার আদানে হয়ে গেছে, এই বেটা সালাত আদায় করলে না, নিচে মুখ তাকায় খালি, শেষে এক বলতে কি স্যার কাপড় সব পরিষ্কার নেই, কেন তুমি পেশকির পাই নাও না, মহা বিপদে পড়ে গেল, কামাল পাস করছো তুমি, একই অবস্থা, তারপর স্যার এখানে ধুলো পরে সালাত আদায় করবে, দেখো আল্লাহ নবী ধুলোই সালাত আদায় করেছে, তো তুমি এটুকু পারবে না, ঠিক আছে তোমার আমি একটা আজকে মাফ করে দিলাম, তুমি পলিথিন কিনে কালকে পকেটকে নিয়ে আসবা, মহা বিপদে পড়ে গেল, পরের দিন পলিথিন না নিয়ে আসতে পারেনি, সালাত আদায় করো করল। এইবারে মুরব্বীটা আমাকে বলতে, স্যার আপনি তো ওকে সালাদ আদায় করেন, কিন্তু আসল কথাটা কি জানেন, তাহলে কি আমরা একসঙ্গে থাকি, ওই ইয়ংগুলি একদিক থাকে, আমরা বুড়োগুলি একদিক থাকি, ওরা সারা ঘুম পড়ে না, মোবাইল টিভি টিভি কিসব শোনে, তো বুঝি না আসলে কিসব দেখে, আর আমাদের সাথে বলে মোবাইলে দেখে, ওই টিভি নাকি, তা তো জানি না স্যার ওর মধ্যে কিসব দেখে ওরা, এই আমার প্রথম নলেজ আসলো যে মোবাইলে খালি শোনা যায় না, দেখাও যায়, এটা দারুণ বিষয়। পরের দিন ওই জেলাকে বলে, জেলা সাহেব এই ছেলে কিন্তু দুষ্টু, এখানে মোবাইল সব নিয়ে নেন আপনি, জেলা সাহেব খুব ভদ্র আমার কথা শুনত, এমনি করে করে জেলখানাতে যেন আমি জানো সুপারি বসতে পারলাম, এইসব দুষ্টু সাফ করার কোনো বুদ্ধি নেই তো। মোবাইলের মধ্যে মানুষকে যেমন উপকারও পাওয়া যায়, ঠিক মানুষকে ক্ষতি করার যত রকম সুযোগ সুবিধা সব ওর মধ্যে আছে। অতএব আপনার সন্তান আপনার ছোট ভাইটি কি করছে দেখার দায়িত্ব মুরব্বী হিসেবে কিন্তু আপনার। সমাজকে ধ্বংস করার মূলত 3টা জিনিস, 1 মন্দ সাহিত্য, 2 নারী, 3 মদ। নারী বলতে মন্দ নারী, সাহিত্য বলতে মন্দ সাহিত্য, আর মদের কোনো ভালো নেই, পুরোটাই মন্দ। মদের কোনো ভালো আছে? হ্যাঁ, ডাক্তার সাহেব বললে মদ নিলে তো আমাদের ওষুধ থাকে না, ওরা মেলা যুক্তি দিবে, এমনি সাধারণ মানুষ যদি মদ খায় সে ভালো থাকবে না। এবার আসুন কবিতা সম্পর্কে আল্লাহ নবী কি বললেন তা তো শুনলেনই, কোরআন শুনলেন, হাদিস শুনলেন, এবার আসুন মন্দ নারী সম্পর্কে আল্লাহ রসুল কি বলে গেলেন। عن هند بنت حارث الفراسية أن أم سلمة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت استيقظ رسول الله صلى الله عليه وسلم ليلة فزعا يقول سبحان الله سبحان الله মাজা আনজালাল্লাহু মিনাল খাজাইন ওয়া মাজা আনজালাল্লাহু মিনাল আহাদীস। উম্মে সালামা আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি বলছেন একদিন রাত্রিতে আমার রসুল ঘুম থেকে ভীত অবস্থায় উঠে বললেন, সুবহানাল্লাহ, কি আশ্চর্য, কি আশ্চর্য, কি কঠিন বিষয় নাজিল হলো আমার উপরে এখন। মানজাল্লাহ মিনাল খাজাইন, দুনিয়ায় টাকা পয়সা ভর্তি হয়ে যাবে, খাজানা মানে বুঝতে পারছেন তো, টাকার ভান্ডার হয়ে যাবে, এত টাকা পয়সা দুনিয়া হবে যে ভিক্ষা দেওয়ার লোক পাওয়া যাবে না। এ কি, এটি কি হবে নাকি দুদিন পরে? ওই সঙ্গে এটাও বললেন, ও মাজা আনজালা মিনাল ফিতান, সঙ্গে সঙ্গে কি কঠিন ফেতনার কথা নাজিল হল, মাইয়ুকাদু সাহিবুল হুজরাত ইয়ানি আজওয়াজাহু, এই সমস্ত কক্ষ সময়ে ঘরের মধ্যে যারা ঘুমিয়ে আছে তাদেরকে কে ডেকে দেবে, অর্থাৎ আমার স্ত্রীরা। উনি বলছেন সবাইকে ডেকে দাও, ওঠো ওঠো ওঠো, তার জন্য সালাত আদায় করো, আমি যে স্বপ্ন দেখেছি দুনিয়া ফেতনা ভরে যাবে, ওঠো তোমরা সালাত আদায় করো, সর্বনাশ হয়ে গেল। দেখেন নবীদের স্বপ্ন কিন্তু ওহি মনে রাখবেন, নবীদের কোনো মিথ্যা স্বপ্ন দেখেন না, স্বপ্নটা ওহি। প্রথমটা কি, মাজা আনজালা মিনাল খাজাইন, আল্লাহ কত ধন সম্পদ নাজিল করলেন। দ্বিতীয়টা কি, আল্লাহ কি সাংঘাতিক ফেতনা নাজিল করলেন, কি সে ফেতনা, এবার শোন, রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা, রওয়াহুল বুখারি 7069 নম্বর হাদিস। হায়, যত ফেতনা আছে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে নগ্ন নারী, যারা দুনিয়াতে কাপড় পরে থাকবে আখেরাতে উলঙ্গ হয়ে উঠবে, জাহান্নামে চলে যাবে। তাহলে ফেতনা দুটো হচ্ছে, একটা হলো টাকার ফেতনা, একটা হলো মন্দ নারীর ফেতনা। এইটার ব্যাখ্যা আসছে অন্য হাদিসে, কারণ আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিনফান মিন আহলিন নার কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াযরিবুনা বিহা আন-নাস, দুইটা দল আছে জাহান্নামী দুনিয়াতে, এক দল হলো তারাই যারা সবসময় হাতে লাঠি নিয়ে থাকে গরুর লেজের মতো, চামড়ার লাঠি বা এমনি লাঠি চাবুক যাই বলেন, এদের বুনার নাস, তারা খালি মানুষ মারে। পুলিশ ভাই যদি কেউ থাকেন দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি অনুবাদ করছি মাত্র, আপনারা রিমান্ডে নিয়ে যে মানুষ মারেন হাদিসটা একটু মনে রাখবেন, নিরীহ নিরপেক্ষ সুন্দর নির্দোষ মানুষ আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই পিটিয়ে হত্যা করে বলেন যে আত্মহত্যা করেছে, এই রেকর্ড বাংলাদেশ বোধহয় পৃথিবীতে রেকর্ড করে ফেললো, এত রেকর্ড বোধহয় কোনো দেশে নাই, রিমান্ডের নাম করে যেভাবে মানুষকে মারেন আপনারা, আদের কম পর্যন্ত লজ্জা পাবে। কোরআনে আল্লাহ বলছে ইজা বাতাস্তুম বাতাস্তুম জব্বারিন, আদের কমকে আমরা ধ্বংস করেছিলাম একটাই কারণে, তারা মানুষকে মারত মর্মান্তিকভাবে, এই মার আমি বরদাস্ত করতে পারতাম না, আমি আল্লাহ, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি আমার সেই প্রিয় মানুষকে এরা পিটায় মারে, একবার চিন্তাও করে না যে কাকে মারছি, এটা আমার তৈরি নয়, এটা আমারই আল্লাহর সৃষ্টি। আহা, কি মায়া, কি মহব্বত আল্লাহ, আর সেই মানুষকে ধরে তোমার মারো, হতে পারো তুমি পুলিশ, হতে পারো র্যাব, তুমি মানুষ, তুমি আল্লাহর সৃষ্টি, অতএব সাবধান হয়ে যাও। আল্লাহ রসুল বলছেন এই দুটি শ্রেণী হল জাহান্নামী, এক নম্বর শ্রেণী তারাই যারা মানুষকে খালি পিটায় আর কালে পিটায় খালি মারে, কথা নেই বাচ্চা নেই খালি মার লাগায়। আর দুই নম্বর, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাসনামাতিল বুখতিল মারিয়া মালিয়া মাইলা, ওই নারীরা যারা কাপড় পরে থাকে অথচ আরিয়াত উলঙ্গ, মামিলাত অন্যের দিকে নিজেরা মাইল হয়, মাইলাত অন্যকে নিজের দিকে মাইল করে, রুউসুম কাসনামাতিল বুখত কাল মাইলা, তাদের মাথাগুলো সব খালি থাকে এবং সেগুলো চুল উঁচু করে বেদি মেয়েরা হাঁটে, দেখে না চুল সব খোপা মাথায় বাঁধে, এরকম ভাবে চলে। কেন চলে? আলমা ইলা, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। তাহলে এই দুটো শ্রেণী, একদল যারা মানুষকে অন্যভাবে পিটায়, জুলুম করে, আরেক দল হলো ওই সমস্ত নারীরা যারা নাম করতে পোশাক করে থাকে কিন্তু অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, সিনফান মিন আহলিন নার। আল্লাহর রাসূল বলছেন এই দুটো গ্রুপ হচ্ছে দুনিয়াতে জাহান্নামী শ্রেণী, এরা জীবন্ত হেঁটে বেড়াচ্ছে, জাহান্নামী হেঁটে বেড়াচ্ছে, মনে রেখে দিও। কথাগুলো কঠিন, যেহেতু আল্লাহ নবীর কথা আমাদের বলতেই হবে। এটা ওহদের যুদ্ধে তালহা একাই 80টা বর্ষার আঘাত খেয়েছিলেন, তা আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন যদি কেউ দুনিয়াতে কোন জান্নাতি মানুষকে চলাফেরা অবস্থা দেখতে চাও, ফলে এনজুর এলাহা তালহা, এই লোকটা দিয়ে তাকিয়ে দেখো, ও আখেরাতে জান্নাতি হয়ে গেছে, দুনিয়াতে এখন খালি হেঁটে বেড়াচ্ছে, মরা মরলেই জান্নাতে চলে যাবে। ঠিক অনুরূপভাবে দুনিয়া যদি কোনো জাহান্নামে দেখতে হয়, এই দুটা গ্রুপ যারা মানুষকে অন্যায়ভাবে পিটায় এবং যে সমস্ত নারী এইভাবে অন্যকে আকৃষ্ট করার পোশাক করে রাস্তায় চলাফেরা করে, অর্থাৎ নগ্ন নারী। হাদিসগুলো মনে রাখবেন, দয়া করে কাজে লাগবে, নিজের ঘরে থাকলে সাবধান করবেন। এজন্য হাদিসে এসছে একটা নারী যখন রাস্তায় বের হয় পিছন দিকে পুরুষরা তাকিয়ে থাকে, সেই নারী তার নিতম্ব দোলানি দিয়ে মানুষকে তার দিকে আকৃষ্ট করে। এজন্য এমন বোরকা পরবেন যে বোরকে আপনার নিতম্ব দোলানি বোঝা না যায়, ভালো কি না বলতে আপনারা বুঝতে পারবেন না। বহু মহিলা মুসল্লি এখানে আছেন, সাবধান থাকেন, বোরকা পরবেন ঢিলা বোরকা, যেন আপনার দেহের উঁচু নিচু কিছু বোঝা না যায়। ঢিলা বোরকা না পড়লে বোরকা পরে বাদ দিয়ে দেন। থ্রি পিস কামিজ একদম ঝাঁটি বার করে দেবেন, ধারে কাছে যাবেন না বয়স্ক কোনো মহিলা। যারা ক্ষমতায়নের দোহায় দেয় ওদের মুখে থুতু মারবেন, এরা মানুষ না জানোয়ার, কিসের রাজনৈতিক নেতা? জেন্ডার বৈষম্যের কথা বলো তোমরা, লজ্জা করে না? পরের মেয়েকে জেন্ডার বৈষম্য নৈষেধ করার আগে নিজের বউকে আগে নৈষেধ করো, নিজের বউকে ল্যান্ডটেক রাস্তায় ঘোরা দেখি কেমন পারো, মন্ত্রী বাহাদুর কেমন তোমার হিম্মত আছে? নিজের মেয়েকে রাস্তায় ঘোরাও দেখি, বাংলাদেশে তো খুবই স্বাধীন আপনারা হয়েছেন, কোন মন্ত্রী বেটার খবর সাহস নাই যে একাকি রাস্তায় বউ নিয়ে ঢাকার রাস্তাতে চলে, তোমাকে বেঁধে রেখে তোমার বউকে ধর্ষণ করতে কিছু করতে পারো না, কিসের মন্ত্রী? পুলিশরা চলতে পারো না, লম্বা লম্বা কথা বলে আমাদের নসিহাত করতে আসো? হাদিসের বিরুদ্ধে মন্ত্রী হোক আর পৃথিবীর কোনো বাদশাহ হোক, কারো কথায় আমরা প্রত্যাখ্যা করি না, আমরা মুসলমান, মনে রেখে দিও। আল্লাহ এবং রসুলের কথা সবার উপরে আমার মাথায় রাখি, তিনি নিষেধ করেছেন অবশ্যই আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার মাকে অবশ্যই আমি ঢিলা বোরকা পরাবো। তোমার হাইকোর্টের রুল হোক আর সরকার আইন হোক, কোন আইন আমরা মানি না। তা রাষ্ট্রদ্রোহী অপরাধে জেল খাটাও, খাটবো, আবার জেল খাটবো, তোমারই তোকা করে আমরা করি না। আমার নারীকে নিয়ে তুমি খেলাধুলা করবা, তোমার আইন তুমি জাহান্নায় ফেলাবো, কোরআন হাদিসের উপরে বাইরে কোন আইন আমরা মানি না। সোজা কথা বলে দিচ্ছি, হাদিস বলছে জাহান্নামের শ্রেণী দুটা, একটা হলো যারা অন্যায়ভাবে মানুষকে পিটায়, সবসময় ধরে পিটায়। হে সন্ত্রাসী যুবক, দলীয় ক্যাডাররা সাবধান হয়ে যাও, যাকে থাকে তখন তো মেরো না, হাতে অস্ত্র আছে বলে গুলি করে দেবা, মানুষকে হত্যা করবা। আমার ইউনিভার্সিটিতে ছেলেরা পড়াশোনা করতে এসছে, তোমার গুলি খেতে আসে নাই, আর এগুলো তো কেউ টের পায় না, চোখের সামনে দেখা যাচ্ছে, এরপর সে আসামি হয় না। তো মন্ত্রী আসছিল আমার এখানে, মন্ত্রীর সামনে এসপিকে বলছিলাম, কি সাহেব কাকে আসামি করলেন? যে গুলি করলো পেপারে ফুটে যাচ্ছে সে হলো বাদী, আর যে মরল সে হলো আসামি, কোন ধরনের আইনটা? চুপ করে আছে। মানে হ্যাঁ, মন্ত্রীর সামনে বললাম, মন্ত্রী সাহেব আমি বুঝতে পারছি আপনার ভয়ে কিছু বলতে পারছে না, কারণ আপনি এখনই তাকে ট্রান্সফার করে খাগড়াছড়ি পাঠিয়ে দেবেন, আপনার ভয়ে তো হক কথা বলতে পারে না, পুলিশের অন্ত সে তো মানুষ, সে কখনোই অন্যায় করতে চায় না, কিন্তু আপনার ভয়ে ওই অন্যায় করে, দায়ী কিন্তু আপনি। মন্ত্রীরা কি করবে? মন্ত্রীও ধমক খাইল, এসপিও ধমক খাইল। আসলে উদ্দেশ্য ছিল আমার এই যে তাদের অন্তরে একটু দাগ কাটুক, যে সাধারণ জনগণ এটা পছন্দ করে না, আমরা তো সাধারণ জনগণ, তাই না? হক কথা বলে যাওয়াটাই হলো মুসলমানের দায়িত্ব, নইলে কেয়ামতের মাঠে আমাকে শয়তানুল আখরাজ, বোবা শয়তান হতে হবে। বোবা শয়তান হয়ে কেয়ামতের মাঠে উঠতে রাজি নই, আপনার মায়ের খেতে আমি রাজি আছি, ফাঁসিতে ঝুলতে রাজি আছি, কিন্তু জান্নাত হারাতে রাজি নই। তাহলে কি হলো এটা? দু নম্বর হচ্ছে নারী সাবধান, প্রত্যেকের ঘরে নারী আছে, নারীকে সাবধান করার দায়িত্ব কিন্তু আপনার, না করলে আপনি দায়ুস হয়ে মরবেন, আর দায়ুস হলে এত করে জান্না, দায়ুস কখনো জান্নাতে যেতে পারে না। নারী অপকর্ম করবে, আর স্বামী বা বাপ বা বড় ভাই দেখেও না তাকে ভান করবে, সে দায়ুস। তিন নম্বর হল সমাজ ধ্বংসকারী, তিন নম্বর জিনিস হল মদ। الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه هي إيمان دارغون من رجح ديو مد جوا پرتیما ایبان بھاگو تیر شب گلو شیطانی کاز تمرا اگلو تکے بیرتو ہو সবগুলি আমাদের সমাজে চলছে। মদ এখন এত বেশি চলছে, ঘরে ঘরে রাস্তায় রাস্তায় সবসময় পাগল ঘোরে, আর পাগলদের সাত খুন মাপ, পুলিশও কিছু বলে না, আর আমরা বলতে মার্কেট যাব, কে রিস্ক নেবে? ঘরে ঘরে মদ, অনেক আলেমের সন্তানরা মদ খোর, ইয়াবা খোর, ট্যাবলেট খোর, হেরোইন খোর, প্যাথেডিন নিচ্ছে, পত্রিকা ছবি আসতেছে, আমরা দেখছি সবই। এর বিরুদ্ধে প্রশাসন নীরব, কারণ প্রশাসন যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন সবাই ঘুষখোর। একদম সোজা বাংলা বলছি, ঘুষখোর তোমরা, তোমরা সেরা ঘুষখোর। তোমরা যদি ঘুষ না খাইতে তাহলে এখানে কোন রকম অন্যায় হইতো না, পুলিশ ইচ্ছা করলে এক সপ্তাহের মধ্যে সব সোজা করে দিতে পারে। কিন্তু প্রশাসনে যারা আছে, মন্ত্রী ফন্ত্রী যারা আছো তোমরা, জনপ্রতিনিধি, তোমরাও যেমন ঘুষখোর, ঠিক তেমনি এই সময় তারা চাকরি করে, এরাও তেমনি ঘুষখোর। আর এই ঘুষের কারণে দেশটা ধ্বংস হয়ে গেল। পার্সেন্টেজ বকশিস বাদ দেয়, এক কথা বলছো ঘুষ, দুষ্টা শেষ করে দিলে তোমরা। যখন এই আঘাত নিজের বাড়িতে লাগবে, যখন তোমার ছেলে মদ খেয়ে তোমাকে মারবে, তখন তুমি সোজা হইবা। ঐশি একটা মেয়ে তার বাপকে মারেনি, কি পড়েনি আপনার পত্রিকায়? অতটুকু ছোট্ট একটা মেয়ে, সে মদের কারণে কি হয়ে গেল? নিজের বাপ মাকে নিজ হাতে মেরে দিল, এরপরেও কি সমাজের কোন হুঁশ হবে না? বউ আগেই আল্লাহ বলে দিল, সাবধান হও তোমরা, হে প্রশাসন, হে সমাজ নেতা, হে রাষ্ট্র নেতা, হে পরিবার নেতা, সাবধান হও মদ থেকে। যদি তুমি নিজেকে হুঁশিয়ার করতে না পারো, সাবধান করতে না পারো, ধ্বংস হয়ে যাবে। এখন সরকার কিছু সংশোধন কেন্দ্র বানিয়েছে, 50,000 টাকা, নিচে 30,000 টাকা না দিলে এক মাস আপনি আপনার ছেলেকে ওই সংশোধন কেন্দ্রে রাখতে পারবেন না। কার এত পয়সা আছে 50,000টা মাসে দিবে? 10,000টা বেতন পাই না, আর 50,000টা ছেলে ছেড়ে সোজা করবো? মানে ছেলে মদ খেয়ে চুরে নষ্ট হয়ে গেছে, আর বাপকে মারে, মাকে মারে, কোথায় রাখবে? পাঠিয়ে দেওয়া সরকারি সংশোধনাগারে। সেখানে গিয়ে পরশুদিন এমন কাণ্ড ঘটাইছে, কি বলে ওটাকে, কি সিরাপ বলে, কফ সিরাপ খাইছে। কফ সিরাপ খাওয়া নাকি নিষিদ্ধ, কফ সিরাপ কি আছে তা তো আমরা জানি। ওগুলো কফ সিরাপের মধ্যে ব্যবসা কারবার আছে তো, নাহলে নিষিদ্ধ হবে কেন? কিছু ব্যবসা আছে ওর মধ্যে। এখন এটা টের পাইছে পুলিশে, বলে ওকে বকাঝকা দিছে, ওর ভাইকে ডাকা যায়, আপনি এটা দিলেন কেন ওর ভাইকে? ভাইকে বকা দিছে, ওর ছেলের খুব পৃষ্ঠিতি লেগেছে, আমার ভাইকে ওখানে বকা দিল। এইবার ও তিনতলা আগে উঠে ছেলে বিলে যারা আছে ওর সঙ্গেই, সব তো কিশোর বা যুবক ধরে নেন, 22 বছরের বয়স, তাদের মধ্যে দলাদলি করে এইবার তুলকালাম কাণ্ড করে ফেলেছে। বাল্ব ছিঁড়েছে, জানলা গ্লাস ভেঙেছে, ওইগুলো নিয়ে নিজের দেহ সব চিরেছে, চিরে 20 জন এখন রক্তরক্ত হয়ে গেছে, মেঝে সব লাল হয়ে গেছে। সে ডাক্তারদের জান সারা, সে রাত 10:30 থেকে ফজর পর্যন্ত একটানা সেলাই করেছে, তারপরে গিয়ে এগুলো ঠিক হয়েছে। মদ খেলে তার ব্রেন যে নষ্ট হয়ে যায়, এটা তার চাক্ষুষ প্রমাণ না? ভাইকে একটু প্রেস্টিজ লেগেছে, ওনার আবার তুই হলি, তুই মত কর, তোরা প্রেস্টিজ কি? ভাইকে বকা দিয়েছে, প্রেস্টিজ লেগেছে, তাতেই নিজের দেহ নিজে কাটে, একে পাগল বললে আবার খেপে যায়। আমি গেছিলাম ভাই ওই পাবনা কি আছে না একটা, কি বলে, হিমায়তপুরে পাগলা গারদ, হ্যাঁ স্যার দেখেন তো আমাকে আটকে রাখছে, আমি ইংলিশে মাস্টার ডিগ্রি হোল্ডার, একটা একটা কলেজে কি বলে প্রিন্সিপাল ছিলাম, আমাকে বলছে পাগল, ওরাই তো পাগল। সে ইংরেজি আমার সামনে বদলে ভুল গেবো, এক সমানে বলে যাচ্ছে, মানে বারে তো আপনি তাহলে পাগল না, তো আপনি খুব ভালো মানুষ তো, হ্যাঁ আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনি আমাকে ভালো মানুষ বলি, এরা সব আমাকে পাগল বলে, তা আপনি আমাকে একটু বেঁকে নেবেন, একটু বেঁকে নেবেন, হ্যাঁ বাবা দেখছি তোমায় বলি গিয়ে দেখি তো, একটু আমার হাতে চাবি টাবি নেই তো, আমি যে দেখি, হ্যাঁ স্যার আপনি যান যান, বা বেশি গেলাম, পাগলকে পাগল বলি খাবে, ঠিক নেতাদের সামনে উপদেশ দিলে নেতারা খাবে, যদি নেতাকে বলে আল্লাহকে ভয় করো, হ্যাঁ বেটা তুমি এত মত বেড়ে গেছো আল্লাহকে ভয় করি না, এই সব পাগলের কারবার হয়েছে আমরা, কেউ একটু 10% পাগল, কেউ 80% পাগল, কেউ 60% পাগল, পাগলের কারবার হয়ে দেশটা। কোরআন হাদিস সাবধান করেছে আগেদেরকে, মদ থেকে সাবধান হও, আমার রাজশাহী মেডিকেলের পাশে মদের বোতল ভর্তি পাওয়া যায়, কারা খায়? ও যে ডাক্তাররা মদ খেয়ে ডাক্তারি শিখছে ওরা পরে কি করবে? ইঞ্জেকশন সিরিঞ্জ হয়তো মদ ঢুকিতে পারে আমরা দেহের মধ্যে, ওরা সবই পারবে। অতএব সাবধান, হে জাতি সাবধান হও মদ থেকে। মদের বিষয়ে আল্লাহ পাক কঠিন ভাবে নিষেধ করেছেন, মদ, জুয়া, ভাগ্যতীর এবং মূর্তি প্রতিমা, চারটি নাম করে আল্লাহ পাক নিষেধ করেছেন। যদি মনে করো টাকা দিয়ে পয়সা দিয়ে এসব ঠিক করব, পারবে না, আমেরিকা পারেনি, 12 বছর ধরে বহু চেষ্টা করে 1920 সালে তার আইন করেছিল মদ নিষিদ্ধ আমেরিকাতে, কিন্তু পারেনি। 12-14 বছর পরে গিয়ে 1933 সালে সেই আমেরিকান পার্লামেন্টে আবার মদকে তারা হালাল ঘোষণা করতে বাধ্য হয়েছিল। অতএব দুনিয়াবি কুসি দিয়ে, লাঠি মেরে, পুলিশ দিয়ে, ডিবি দিয়ে কোশ্চিন কাল মদ দূর করা যাবে না। মদ দূর করতে গেলে আপনাকে অবশ্যই মানুষের মধ্যে ঈমান সৃষ্টি করতে হবে, আখেরাতের বিশ্বাস আনতে হবে। যদি সে জানে এই মদ খেলে আমি কি জাহান্নামে চলে যাব, সে মদ ছাড়বে। 20 শতাব্দীর আমেরিকার এই ব্যর্থতা সামনে রাখেন, আর 7ম শতাব্দী খ্রিস্টাব্দের 7ম শতাব্দীতে মদিনার সেই দৃশ্য একবার মনে মনে কল্পনা করেন, যেদিন প্রথম মদ হারামের এই আয়াতটি নাজিল হয়েছে, আয়াতটা পড়লাম আজকে সূরা মায়দা 90 নম্বর আয়াত নাজিল হল, তখন সাহাবি আবু তালহার ঘরে মেজবানি হচ্ছিল, কোন অনুষ্ঠান হচ্ছিল, সিরিয়ার সবচেয়ে দামি উন্নত মানের মদ সেখানে আনা হয়েছিল, কলসি কি কলসি মদ, সবাই মদ পানে রত খাওয়ার পরে, এমন সময় আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষক রাস্তা দিয়ে বলে যাচ্ছে, হে জনগণ মদ হারাম করা হয়েছে। এই একটি কথা কানে গেছে, সঙ্গে সঙ্গে মদ সব ফেলে দিয়েছে, যারা গিলে ফেলেছিল গালে আঙুল দিয়ে উগড়ে দিয়েছে, নিজে হাতে মদের ভেঙে ফেলে গুঁড়িয়ে দিয়েছে, এরপরও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, অস্তিত্ব রাখেনি। এরপরও বুখারী হাদিসে বলা হচ্ছে মদিনার রাস্তায় ওলেতে গলেতে মদের স্রোত বয়ে গেছে, কাউকে বলতে হয়নি যে তুমি মদ খেও না, উপদেশ লাগেনি। বলুন সুবহানাল্লাহ, কিসের বদৌলতে? সিলেট ইমানের বদৌলতে। 2 দিন আগে যারা মদ খেয়েছে, মদে এবং নারীতে চুর ছিল, শুধু মদের 250 শব্দ আছে আরবি ভাষায়, তারা কত বেশি মদ খাইত, আর এই লোকগুলোকে কিছুই বলা লাগেনি, শুধু বলা হয়েছে ইন্দ্রমাল খামর ওয়াল মাইসর ওয়াল আনসাব ওয়াল ইসলাম রাজসুমিন আমালে শয়তান ফাস্তানিবুহু, হে মানুষ মদ শয়তানি কাজ, তোমরা এখান থেকে বিরত হ একটি আয়তেই তাদের সব পাল্টে দিয়েছে, জীবন পরিবর্তন হয়ে গেছে। কেন পারি না আমরা? আমরা কি মুসলমান নই? যে কোরআন সেদিন নাজিল হয়েছিল ওই কোরআন আজকে পাঠ করে শোনাচ্ছি, সেদিনের মুসলমান যদি মদ হারাম করতে পারে, আজকের মুসলমান কেন মদ বাতিল করতে পারে না? যদি কোন যুবক থাকে এর মধ্যে মদকে তবা করে আজকে বাড়ি গিয়ে মদে হিরোইনের বোতল নিজ হাতে ভেঙে দিবে, মনে মনে নিয়ত করবে, হে আল্লাহ মদিনা মুসলমানের সেদিন মদ হারাম করেছিল, মদিনা ফেলে দিয়েছিল, আমি আজকে সেই সুন্নত অনুসরণে নিজ হাতে আমার কেনা ফেন্সিডিল বোতল ভেঙে দিলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বান্দাদের মধ্যে কবুল করে নিও। পারবে কোন যুবক? আমি দাবি করবো তোমাদেরকে, তোমরা আমাদের সন্তান, তোমরা অবশ্যই এ থেকে তওবা করবে। যদি কোনো মেয়ে এই সমস্ত বাজে কাজে অভ্যস্ত থাকে, তাকেও এখান থেকে ফিরে আসতে হবে। আমি আবার শেষে মনে করিয়ে দিই, হাদিসটি ওর বলে দিই, অন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কুল্লু মুসকিরিন হারাম, যাবতীয় মাদকদ্রব্য হারাম, নাম করে বলা হয়নি। অত হে মৌলবী সাহেব, তামাক্ষর মৌলবী, খবরদার, তামাক সিবানা, জর্দা খাইবা না, গুল দাঁতে দিব না, তুমি হলে মদের উৎস, মদ করেছে তুমি বেশি খারাপ। কোন মৌলবী যদি আপনার মদ খায়, কি বলে তামাক খায়, আপনি পারলে ওই মৌলবীকে অপমান করে ওখান থেকে মদ ছোকে তাড়াই দিয়ে। আমি শুনেছি আমাদের বাগমারাতে কিছু ভাই যুবসেনা করা ছিল, অত্যন্ত ভালো কাজ করেছে, একটা এক বড় তামাক্ষর মৌলবীগুলো ওয়াজ করার জন্য বলে আপনি যখন, তার বলছে এই বাবা একটু পান নিয়ে আসো, খানাতে গেল, এই বাবা শোনো শোনো কি সব নাম আছে না, কোন কোন কোম্পানি জর্দা বানায়, ও নাম বলে দিয়েছে, এই কোম্পানির জর্দারা নিয়ে আসো, ও আপনি এসেছেন প্রধানমক্ত এই ওয়াজ করবেন, আপনি তামাক খাবেন, এটা আমি যুব সংঘের লোক, এটা হবে না। বলি ও মুখের পর টাকা ফেলে চলি। বাপরে বাবা, গালাবের পোলা নাকি রে বাবা, বুঝে গেছে বুঝে গিয়ে, হ্যাঁ আমরা গালাবেরই পোলা, আপনি তামাক খান, আপনি ওয়াজ করবেন, আমরা অসম্ভব না, আমরা চলে গেছে। সমাজ পরিবর্তন করতে গেলে এমনি করেই করতে হবে, লাঠি মেরে হবে না। কুল্ল মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম। এরপর কি বলা হচ্ছে, ইন্না আলাল্লাহি আহাদান লামান ইশরাবুল মুস্কিরা আন ইয়াসকিয়াহু মিন ত্বিনাতিল খাবাল। ওরে বাপরে, এ পড়তে গা কেঁপে ওঠে। রওয়াহু মুসলিম। আল্লাহ চুক্তিবদ্ধ হয়ে আছেন, অঙ্গীকারাবদ্ধ হয়ে আছেন আল্লাহ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দুনিয়াতে মাদক দ্রব্য সেবন করে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন অবশ্যই জাহান্নামের তিনাতুল খাবাল পান করাবেন। বরু নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে পানা দিন। তিনাতুল খাবালটা কি? এটা হচ্ছে আমাদের আগুনে পোড়া মানুষগুলির পুজ এবং রক্তের যে বিশাল একটা প্রস্রবণ হবে, সেই পুকুরে থেকে ওই মদ এবং পচা রক্ত আমাদেরকে খাওয়ানো হবে। যদি কেউ দুনিয়াতে মদ খায়, আকারে তাকে ওইটা খাওয়ানো হবে। কোন ছেলেকে চাইবে আপনি মৃত্যুর পরে ওই তিনাতুল খাবাল খাবো? নিঃসন্দেহে কেউ চাইবে না। হে যুবক, দুনিয়ায় বেশি দিন তুমি বাঁচবে না, মনে রেখো যৌবনেও মৃত্যু হতে পারে। আমাদের ছাত্র আব্দুর রাকিব, আমাদেরই ছাত্র, ইয়ং মানুষ, এখন বিয়ে হয়নি, সে ক্যান্সারের রোগী হয়ে পড়ে আছে ঢাকাতে, হয়তো বা আজকে তার জন্য আপনাদের সাহায্য চাওয়া হবে, তাকে আপনারা সাহায্য করবেন, তাকে দেখে উপদেশ হাসিল করুন যে ছাত্র এখন মৃত্যুপথযাত্রী, শিক্ষক আমরা এখানে বক্তব্য রাখছি, এটা কি আল্লাহর ইচ্ছা নয়? তাহলে যুবক বলে কি তুমি চিরকাল বাঁচবে নাকি? অত সাবধান, মত থেকে তবা করো। তিনটা জিনিস মনে করে দিই, বাজে মন্দ কবিতা এবং গান বাজনা থেকে বিরত থাকো। দুই, হে মন্দ নারী সাবধান, তোমার কারণে আমার বহু ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, তুমি পর্দাস নসীন হওয়ার চেষ্টা করো। আজকের গার্মেন্টস গুলো যা হয়েছে, দুটো পয়সার জন্য নারী সবই করছে। আমরা মনে করি গার্মেন্টস এর নীতি পরিবর্তন করা উচিত। গার্মেন্টস এ বেকার যুবকরাই খালি চাকরি পাবে এই শর্তে যে তুমি তোমার মা এবং স্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে। স্ত্রী কেন আসবে চাকরি করার জন্য? তুমি থাকতে হতভাগা পুরুষ, পুরুষ বেকার ঘুরে বেড়াচ্ছে আর বউ যে চাকরি করে। সরকারের কি পলিসি গুলো বোঝেন? এগুলো আন্তর্জাতিক পলিসি, যাতে মুসলমান মেয়েরা ধ্বংস হয়ে যায়। যত এনজিও মেয়েদেরকে ঋণ দেয়, স্বামীকে ঋণ দেয় না। কত চক্রান্ত ষড়যন্ত্র চলছে বাংলাদেশের উপরে চিন্তা করুন। অতএব পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ এটা, ইমান আমল সব ধ্বংস করে দিল। অতএব হে যুবক যুবতীরা, হে তরুণ তরুণীরা সাবধান হও। আর তিন নম্বর, মদ, মন্দ কবিতা, মন্দ নারী এবং মদ, এই তিনটি ধ্বংসকারী বস্তু থেকে হে জাতি সাবধান হও। ইহুদি নাসারাদের দেশ থেকে বাংলাদেশে এক এক সময় এক একটা শয়তানি প্রথা চলে আসে। আমাদের একটা শয়তানি প্রথা ছিল 31st night, 31 December রাত্রি, আর একটা শয়তানি প্রথা নাকি আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। কত নারী পুরুষ আজকে ভালোবাসাবাসি করবে তা ঠিক আছে, এই যুবক সাবধান হয়ে যাও, কিসের ভালোবাসা তোমার? দরকার বিয়ে করো, বাপকে বলো আব্বা আমাকে বিয়ে দেন। ভালোবাসা, তোমার ভালোবাসা থেকে তোমার মা বঞ্চিত, তোমার ভালোবাসা থেকে তোমার পিতা বঞ্চিত, তোমার ভালোবাসা থেকে তোমার প্রতিবেশী বঞ্চিত, তুমি যাচ্ছে পরনারীর সঙ্গে ভালোবাসা করতে? আরে জাহান্নামী জিনিস বাংলাদেশে চালু হবে। হে সরকার ধ্বংস, তোমার ওই সরকার দরকার নাই যেগুলো ব্যান করতে পারে না, অপদার্থ সরকার, দুর্বল, প্রয়োজন নেই তোমার মতো সরকারগিরি করা। জনগণের বেতন খাও, জনগণের পুলিশ দিয়ে পিটাও, আর এইসব এদের ধরে পিটাতে পারো না। ভ্যালেন্টাইন্স ডে জীবনে কোন আমরা এগুলো শুনি নাই, সাবধান হয়ে যাও। রাজশাহীর মাটিতে যেন এই ভ্যালেন্টাইন্স ডে এই শয়তানি কারবার না হয়। অন্তত নওয়াদার লোকরা তোমরা প্রতিজ্ঞা করো যেন এই এলাকায় করে এই শয়তানি কাজের না হয়, কোন ছেলে মেয়ে ঘর থেকে না বের হয়ে রাত্রে। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস, শয়তান মানুষে মানুষে ভালোবাসা হবে, পবিত্র ভালোবাসা আখেরাতের উদ্দেশ্যে। এইসব পচা ভালোবাসার জন্য নয়। এটা আল্লাহ পাক যেন আমাদেরকে এই ক্ষতিকারিতা থেকে মুক্তি দান করেন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।